দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। যে দেশে সকাল বিকাল উলুর ধ্বনি শোনা যেত, সৃষ্টির সেরা মানুষের কিতে ডুবে যেত। যে দেশে সকাল বিকাল উলুর ধ্বনি শোনা যেত, সৃষ্টির সেরা মানুষের কিতে ডুবে যেত। আজ সেই বাংলাদেশের চতুর্দিকে আজান শুনি, সকালে কান পাতিলেই শোনা যায় কোরআনের ধ্বনি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। এদেশে লেগে আছে শাহজালালের চরণ ধুলি, কত লোক তার পারশে হয়েছিল আল্লাহর ওলি। এদেশে লেগে আছে খানজাহানের চরণ ধুলি, কত লোক তার পারশে হয়েছিল আল্লাহর ওলি। ওলিদের আত্মত্যাগের বিনিময়ে মুসলমানি, আল্লাহ এক বলিয়া আজকে মোরা সবাই মানি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। বারো জন আউলিয়াদের প্রচেষ্টার চোখের পানি, ফসলে ভরে গেছে বাংলাদেশের দিনের জমি। শাহ আলী শরফুদ্দিন গোলাপ শাহের রাজধানীতে, দিকে দিকে আজান হাকে মুয়াজ্জিনে দিনে রাতে। বারো জন আউলিয়াদের প্রচেষ্টার চোখের পানি, ফসলে ভরে গেছে বাংলাদেশের দিনের জমি। শাহ আলী শরফুদ্দিন গোলাপ শাহের রাজধানীতে, দিকে দিকে আজান হাকে মুয়াজ্জিনে দিনে রাতে। মুখরিত করে তুলে আল্লাহু আকবারের ধ্বনি, পৃথিবীর মধ্যে এটা মসজিদেরই রাজধানী। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। কেন আজ দিকে দিকে ছুটছ হয়ে দিশে হারা, নেই কো মুক্তিদাতা একমাত্র আল্লাহ ছাড়া। কেন আজ দিকে দিকে ছুটছ হয়ে দিশে হারা, নেই কো মুক্তিদাতা একমাত্র আল্লাহ ছাড়া। এসো তাই সবাই মিলে মিথ্যা ছেড়ে সত্য মানি, জীবনে আঁকড়ে ধরি কোরআন হাদিসের বাণী। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। দেশটা ধন্য মোদের পুণ্যভূমি, এদেশের জমিনগুলো আউলিয়াদের চারণভূমি। মারকাজুল হুদা ডট কম, MARKAJULHUDA.COM।